হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, শুকরে আনজাতি কে তৌফিক দাদ নিশাস্তি দর কেলাস, শুকরে আনজাতি কে তৌফিক দাদ নিশাস্তি দর কেলাস, ইফতেখার দারি মস্তি মাহমে দর ইন লিবাস, ইফতেখার দারি মস্তি মাহমে দর ইন লিবাস, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, ইবনে মাজা শুভ তমাম বাজ হাম দিল হা হাজিন, চেশ ভাষ বারো গিরিয়ান দিন বেদায়ে আখরিন, দিদে হাশ কি বারো গিরিয়ান দিন বেদা বারে দেগার, লহজে হায়ে সখত জন সুজি কে দিদে গশত তার, লহজে হায়ে সখত জন সুজি কে দিদে গশত তার, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জমান বাশি তো উস্তাদম বেশাদি ও সুরুর, আর জমান বাশি তো উস্তাদম বেশাদি ও সুরুর, শাদমান বাশি বেহর যা আজ গম ও আন্দু বেদুর, শাদমান বাশি বেহর যা আজ গম ও আন্দু বেদুর, দরস জিবায়ত পে দিল হাবাস দাদা বেহায়াত, দরস জিবায়ত পে দিল হাবাস দাদা বেহায়াত, গুফতে হায়া দাদ গলি মে দিল মারা সুবাত, গুফতে হায়া দাদ গলি মে দিল মারা সুবাত, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, নাজনীন উস্তাদ জানম মেহর তন দর দিল নিশাস, ইন বিদায়ে আখরিন ইমরোজ দিলে মারা শিকাস, তুরবতে রাহে শুমা চুন সুর মে বর চশমান মা, হর জমান উস্তাদ জানম জম এ মারা কুন দোয়া, হর জমান উস্তাদ জানম জম এ মারা কুন দোয়া, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, রাহ রসমে মুস্তফারা রব দাদ বেমানিশান, আর জমান পাবু সিতানস্তি মুস্তাদে আজিজ, সর্বলঙ্গাশি বেহর যা চুনতুই সরবাজ দীন, বার লাহি ইন বেদায়ে সখতরা আসান কুন, গলবে মজরুহে আজিজান রাত খুদ দরমান কুন, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, হামদে রহমান রব জামি আবরি মজদিল জান, بری مزد نو جہان حمد رحمان را بجامی آبری مزد نو جہان راہ و رسم مصطفیٰ را رب و داد بے مانشان راہ و رسم مصطفیٰ را رب و داد بے مانشان یاد والا سر پر اس کو صفدرم مرد خدا یاد والا سر پر اس کو صفدرم مرد خدا مرد علم و معرفت پاسبان راہ مصطفیٰ مرد علم و معرفت پاسبان راہ مصطفیٰ بار الہ غبر ایشان را تو خود پر نور و دار بار الہ غبر ایشان را تو خود پر نور و دار یادگار شیخ صفدر از بلاها دور و دار یادگار شیخ صفدر از بلاها دور و دار حمد رحمان را بجامی آبری مزد نو جان حمد رحمان را بجامی آبری مزد نو جان راہ و رسم مصطفیٰ را رب و داد بے مانشان راہ و رسم مصطفیٰ را رب و داد بے مانشان زین ودا ہے جان گداز قلب ها دگرگون می شود چشم ها امروز گریان اشک خون می شود سر به بالین جدائی آمدین روز وداع ای خدا آسم بگردان این وداع را ای خدا آسم بگردان این وداع را ای خدا صلوات